আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। আজ খুশির দিন, আজ আনন্দের দিন, আজ খুশির দিন, আজ আনন্দের দিন। দুশ্মনের হাতে হাত মেলানোর দিন, এক মাসের রোজার পর আজ পেয়েছি ঈদ। দেখো তাই মুমিনের চোখেতে নেই নিদ, চোখেতে নেই নিদ। সারা বিশ্ব মানব দেখো মাতোয়ারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। ফেতরা করিবে দাম মুক্তি যাদের নাম, ফেতরা করিবে দাম মুক্তি যাদের নাম। চোখের পানি মুছে করে আলিঙ্গন, দুঃখ ব্যথা ভুলে মিঠাই খাওয়াবে। সুরমা আতর মেখে ঈদগাহেতে যাবে, ঈদগাহেতে যাবে। নব সাজে সাজাবে যারা সর্বহারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ঈদেরও ইশারা। দেখো আফগান ইংল্যান্ড চীন ভুটান, দেখো আফগান ইংল্যান্ড চীন ভুটান। ইসলামের পতাকা করে যায় আহ্বান, আজ ইরাক ইরান ভারত ও পাকিস্তান। মানছে দেখো ইসলামের এই বিধান, ইসলামের এই বিধান। আমেরিকা জাপান নেপাল আত্মহারা, এ যে খোদা পাকে ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকে ঈদেরও ইশারা। এই ঈদ উপহার ধনি গরিব সবার, এই ঈদ উপহার ধনি গরিব সবার। আলবিদা রমজান ফির এসো আবার, ওই দেখো চাহিয়া ফুল সুবাস ছড়াই। ওই শোনো পাপিয়া তার কুজন শোনাই, কুজন শোনাই। আনন্দিত হুর বালা আর ফরিস্তারা, এ যে খোদা পাকে ঈদেরও ইশারা। আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকে ঈদেরও ইশারা। আমারে আরমান মেটাও ও রহমান, আমারে আরমান মেটাও ও রহমান। কলকাউসারের পানি করাইও পান, মুছে দাও যত মনের কালিমা, মেটাও এমনি মেহবুবের মনের বাসনা, মনের বাসনা দিও তুমি হাসরে সারা বান্ত হুরা, এ যে খোদা পাকে ইদেরও ইশারা, আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকে ইদেরও ইশারা, এ যে খোদা পাকের ইদেরও ইশারা, আকাশে চাঁদ নূতন রয়েছে সিতারা, এ যে খোদা পাকের ইদেরও ইশারা, এ যে খোদা পাকের ইদেরও ইশারা।